بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين. গত দুই দশ বা তিন দশ পূর্বে এই মসজিদে মক্কার রাজি একজন পাকিস্তানি ভাই আমার দর্শের পরে এসে তিনি আমাকে প্রশ্ন করলেন, যেসব পোশাকে ছবি থাকে, জীবজন্তুর ছবি, ওইসব পোশাক পরিধান করা কি জায়েজ? এইসব পোশাক পরে সালাত আদায় করা কি বৈধ? খারাপ নয়, আলহামদুলিল্লাহ। আমি মনে মনে ভাবলাম, যদি আমি উর্দুতে দর্শ না দিতাম তাহলে সে এসে প্রশ্ন করতো না, বলতো বাঙালি, শুধু বাংলাই বলতো, তো ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের সকলকেই বুঝতে হবে যে ভাষা নিয়ে যেন আমরা লড়াই না করি, কিন্তু আমার ভাষার যে হক, এই হক যদি আরেকজনে ছিনিয়ে নেয় তাহলে এই অবস্থা আমাকে প্রতিবাদ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? বাংলা ভাষা এটা আল্লাহর নিদর্শন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আলের নিদর্শন, উর্দু ভাষা আল্লাহর কর্তৃত্ববাদের নিদর্শন, ইংলিশ আরবি প্রত্যেক ভাষাই রব্বুল আলামিনের কর্তৃত্ববাদের নিদর্শন। সুবহানাল্লাহ, প্রত্যেক ভাষারই হক আছে, কোন ভাষাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা যায় না। কিন্তু সেন্ট্রাল কর্তৃপক্ষ আমাকে বিভিন্ন জায়গায় দশ সাধারণ দশ পাঁচ মিনিট তিন মিনিটের দর্শের জন্য তারা বলেছেন উর্দু ভাষায় বক্তব্য রাখবে, কারণ এখানে যদি মসজিদে 200 মানুষ হয় অথবা 300 মানুষ, যদি তুমি উর্দু বলো এই 300 থেকে যদি 100 বসে, যেমন গতকালকে অনেক লোক বসেছে, আমার মনটা মানে ভরে গেছে। বাংলাদেশ উর্দু কেরালা ভাষা যাই সবাই বসবে, যারা বাঙালি ওরাও কিছু বুঝবে বা বেশিরভাগ বুঝবে, কেরালা অনেকটা বুঝবে। আর যদি তুমি শুধু বাংলা বলো, সেন্ট্রাল কর্তৃপক্ষের নির্দেশ, তাহলে শুধু বাঙালি বুঝবে আর উর্দু উর্দু কেউ বুঝবে না। এই দিকে সামনে রেখে আমি তাদের কথা মানছি, আর না আমার মন মানে না, আমি নিজে বাংলাদেশি, আমি কেন উর্দু ভাষায় বক্তব্য রাখবো? কথা বুঝলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে এই ভাষা আমাকে মানে আমি আমার কথা বলি এই ভাষা জ্ঞান দিয়ে, কিন্তু আমি কেন এটা গোপন রাখবো? তো যাই হোক, ওই ভাই আমাকে প্রশ্ন করলো এটা যে অনেক লোক অনেক লোক আমি বললাম অনেক লোক তো হয় না, মমকি একজন দুজন, কিন্তু তার দৃষ্টিতে খারাপ লেগেছে বলছে, মানুষ ছবিযুক্ত জামা পরে মসজিদে চলে আসে নামাজ, আপনি এই বিষয়ে বলবেন। দর শেষ হওয়ার পরে আমি হয়তো এখনো বলিনি, ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। তো ওইটাই সামনে রেখেই ওই প্রশ্নকে সামনে রেখেই এই দর্শ আজকে বাংলা ভাষায়, পরবর্তীতে উর্দুতে ইনশাল্লাহ। প্রশ্ন করা হয়েছে শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহ, ওই লিবাস, এই লিবাসে কোন জীবের ছবি থাকে কিংবা মানুষের ছবি থাকে, এরকম লিবাস পড়ার বিধানটি শরীয়তের হুকুম কি? শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহ বলছেন, لا يجوز للإنسان أن يلبس ثيابا فيها صورة حيوان أو إنسان، ولا يجوز أيضا أن يلبس غطرة أو شماغا أو ما أشبه ذلك وفيه صورة إنسان أو حيوان. ما نشير جنو جائز جسيمون بوشاك قولي فاك قولي يرحمك الله جي بوشاك كنو হায়ওয়ান কোন জন্তুর ছবি থাকবে কিংবা মানুষের ছবি থাকবে, এমনি ভাবে জায়েজ নয় সুবাহ পড়া। এটাকে আরবিতে কি বলে রুমাল হয়েছে সুবাহ, অথবা সাদা রুমাল গোতরা, ওগুলো এরকম কিছু যাতে ছবি আছে, জীবন্ত বস্তু, জীবন্ত প্রাণী বস্তু না প্রাণী, এরকম প্রাণীর ছবি যুক্ত জামা পড়া জায়েজ নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, তিনি বলেছেন ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফীহি সূরা, ফেরেশতাগণ ওই ঘরে প্রবেশ করেন না যে ঘরে ছবি আছে। ছবি, আল্লাহ হেফাজত করো আমাদের। তাকে আমি বলবো না, হয়তো অনেকে আছে বাধ্য হয়ে সরকারি অফিস টফিস যে রাখে না, অনেকে আছে বাধ্য হয়ে কি করবে, না আসল যাইজ না, কথা বুঝলেন তো, ছবি ঝুলিয়ে রাখা যাইজ না। তাই আপনি আপনার ঘরের জিম্মাদার আপনার, আপনি আপনি আপনার ঘরে যদি ছবি ঝুলিয়ে না রাখেন তাহলে আপনাকে বাধা দিবে না? তাই খবরদার, ঘরে যেন ছবি না থাকে, নিজেরই ছবি। এরকম না অনেকে আছে তোমার বাচ্চা কাচ্চা সব আর ওই ছোটবেলার ছবি, এরকম যদি একটা স্মৃতি হিসেবে রাখে, রাখে কিনা একটাও যাইছে না, স্মৃতি হবে সেই হিসেবে আমার কি। যদি এরকম হয় পাসপোর্ট আছে ছবি, আপনার পাসপোর্ট 20 বছর আগে 40 বছর আগে, এটা অসুবিধা নেই, এটা হলো ডকুমেন্ট হিসেবে আছে। কিন্তু আপনি ছবি রাখবেন অ্যালবামে, বিভিন্ন সময় তুললেন কেদা কেদা সাহ, হ্যাঁ ভালো, আল্লাহ মাফ করুন। এরপর বলছেন শেষ আপনি বলছেন রাহিম আল্লাহ ولهذا لا نرى لأحد أن يقتني الصور للذكرى كما يقول إذن بلشي কারো জন্য এরকম করা আমির পক্ষে নই, যে মানুষ যে স্মৃতির জন্য ছবি রেখে তুলে রাখে এটা সহি না। যে কেউ স্মৃতির জন্য ছবি ছবি রেখেছে তার বাসায়, তার উপর ওয়াজিব হলো সেগুলোকে নষ্ট করে দিবে। আরবিতে অ্যালবাম বলেন আমরা, অ্যালবুম চাই দেয়ালে ঝুলন তো থাকুক অথবা অ্যালবামে থাকুক, সব মানা রহমতের ফেরেশতা যেন আপনার ঘরে প্রবেশ না করেন, আপনার বাধা দিয়ে দিয়েছেন। এই ফতোয়াটি আমি শেখ মোহাম্মদ সালেহ আল মুজাদ্দিদ নেট থেকে বের করেছি। এরপরে আরেকটা ফতোয়া, ওসুইলা রাহিমাহুল্লাহ আন হুকমি ইলবাসি সবিয়্যি সিয়াব আল্লাতি ফিহা সুওর লিযাতিল আরওয়াহ, বাচ্চাদেরকে এমন কাপড় পরানো যে কাপড়ে ছবি থাকে, বুঝছেন, কোন জীবের মানুষের ছবি, ছবিযুক্ত জামা বাচ্চাদেরকে পরানো কি। অনেকে তো আমরা নিয়ে যাই না, সুবহানাল্লাহ, এরকম হয় বাচ্চা একজন ছোট বাচ্চা যেমন 1 বছর 1.5 বছরের বাচ্চা মার্কেটে গেলেন ছবি ছাড়া পাওয়াই যায় না, ঠিক না? আল্লাহ মাফ করুক, কিয়ামতের নিশানি। বলছেন ইয়াকুলু আহলুল ইলম ইন্নাহু ইয়াহরুমু ইলবাসুস সাবি মা ইয়াহরুমু ইলবাস মা ইয়াহরুমু ইলবাসুল কাবীর, বিদ্যালয়েরা বলেন বড়দেরকে যে লেবাস পরানো হারাম ওই লেবাস বাচ্চাদেরকেও পরানো হারাম। বাচ্চার কোনো দোষ নাই, দোষ কার হবে আপনার, সে কিছু বুঝে, সে কি বুঝে, সে তাকে আপনি যা পড়ালেন তাই সে পড়বে, বাচ্চার দোষ হলো না, দুষ্ট হলো তোমার। ওয়ামা কানা ফিহি সূরা ফাইলবাসুল কাবীর হারাম ফায়াকুনু ইলবাসুস সাগীর হারামান আইযান ওহুয়া কাযালিক, যাতে ছবি রয়েছে যে লেবাসে এটা বড়কে পরানো জায়েজ নয়, সুতরাং ছোটকে এটা পরানো জায়েজ নয়, হারাম। এরপর শেখ সাহেব রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল্লাযী ইয়ানবাগী লিল মুসলিমিন আন ইয়ুকাতিউ মিছল হাযিহি সিয়াব ওয়া হাযিহি আল আহদিয়া হাত্তা লা ইয়াদখুল আলাইনা আহলুশ শাররি ওয়াল ফাসাদ মিন হাযিহি আন নাওয়াহি, মুসলমানদের ওয়াজিব হলো, মুসলমানদের উপর ওয়াজিব কিন্তু উপর তাদের উচিত হলো। বললেন একরাম যখন বলেন উচিত তাহলে জরুরি, কিন্তু হয়তো প্রকাশ্যে বলতে পারছেন না আর কি, এম বলেন মুসলিম সাধারণত দলিল অনেক আছে। অনেক সময় আছে আমাদের জন্য এটা করা উচিত না বলি কি না, কিন্তু আপনাকে বোঝা দরকার উচিত বলতে কি বোঝাচ্ছে। মানুষের মুসলমানদের উচিত হলো যে তারা এই সব কাপড় যেগুলিতে ছবি রয়েছে এগুলিকে বয়কট করা, যেসব জুতায় ছবি রয়েছে এগুলিকে বয়কট করা। ছবি যুক্ত জামা এসছে মনে যায় সবাই জুড়ে না ব্যবহার করবো না, তো চলে যাও আবার ইসরায়েল তোমরা ইন্ডিয়া যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আবার অনেক সময় দেখা যায় এরকম কোন কোন কোম্পানি আছে, ইসরায়েল কোম্পানি ইন্ডিয়ান কোম্পানিও মজুদ, জুতার তলায় আল্লাহ লিখা থাকে, আমরা দেখেছেন কিনা? এটা মিথ্যা হবে না, হয়তো মিথ্যা না, কারণ এরকম পরিবার দেখেছি। কিভাবে কিভাবে মানে তুলে ধরে বলার মতো না, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যত দিন যাচ্ছে তত আমরা ফিতনার সম্মুখীন বেশি, যত দিন যাচ্ছে অবস্থা খারাপ হচ্ছে দিনই নেই। এই বর্তমানে আমাদের সকলের জন্য ওয়াজিব হলো আমরা যেন গোষ্ঠীর মহব্বত না রাখি, গোষ্ঠীর গোষ্ঠী হিসেবে রাখি, শরীয়তের মন্ডির ভিতরে গোষ্ঠীর মহব্বত আর ভালোবাসা রাখি, জাতির মহব্বত আর ভালোবাসা রাখি। আমরা যেন ইসলামকে পিছনে না রাখি, বরং ইসলামকে আগে রাখবো আর জাতি আর গোষ্ঠীর মহব্বতকে পিছনে রাখবো। এরকম হওয়া উচিত সকলকে, শুধু ইনশাআল্লাহ নাই, বাস্তবে পরিণত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। মার্কেটিং নিয়ে চক্কর মহিলারা, এই তো এখানে আলী যারা মার্কেটে কাজ করে রাত্রে 11:30-12 পর্যন্ত, আমার নিজের ছাত্র মজুদ, তারা অনেক কিছু বলে, আমি অনেকটা শুনতে চাই না। কালকে আমাকে একজন বলছিল, আমি বললাম আমার যা জানা আছে, বুঝতে পারছেন, বললাম আমার জানা আছে, আই নো আমার জানা আছে, আমার কোনো বলার দরকার নেই, আমার খারাপ লেগেছে, বুঝতে পারলেন? এরকম পরিস্থিতি মহিলা পর্দার সাথে যদি থাকে তবু মার্কেট ভালো নাকি বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আহাব্বুল বিকা ইলা আল্লাহ মাসাইহু ওয়া আবগাদুল বিকা ইলা আল্লাহ সুবহানাহু, সবচেয়ে পছন্দনীয় আর প্রিয় স্থান আল্লাহর কাছে মসজিদ। আলহামদুলিল্লাহ মসজিদে আমরা বসে আছি, আবার দোষ নিয়ে যদি হাজির হয়ে সব পাবো ইনশাল্লাহ, না বল তাই অল্প সময়ের দরজা আপনারা বসেন, খালিজ নিয়ে থাকবেন। আর সর্ব সবচেয়ে অপ্রিয় আর নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে কোনটা, বাজার, বাজার মার্কেট। আচ্ছা বলেন তো এই হাদিসটি যদি পুরুষের জন্য হয়, পুরুষের জন্য না এই হাদিস, যদি পুরুষের ক্ষেত্রে সর্বনিকৃষ্ট স্থান সবচেয়ে অপ্রিয় জায়গা হচ্ছে বাজার, তাহলে মহিলাদের জন্য কি হবে? হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, শুধু বলবেন না আমি আমার বউকে নিয়ে একটু ঘুরলাম, ঘুরলে মানুষ বলে হ্যাঁ সুন্দর বউ পাইছে, সব নষ্ট করে দিল। আবার যদি চাকচিক্যপূর্ণ শুনেন এমন ভঙ্গিমা প্রকাশ করা নারীদের জন্য যাতে আরেকজন তার দিকে ঝুঁকে, এটাও জিয়ার খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় তাহলে সে হচ্ছে ব্যভিচারিণী, যারা তার সুগন্ধি শুকবে তারা হচ্ছে ব্যভিচারী। এই মহিলার বোরকা হবে এরকম একদম খোলামেলা, এরকম হবে আটসাট আটসাট যেসব বোরকা আপনার এগুলো বোরকা নাকি না, এগুলো তো আরো অ্যাট্রাকশন সৃষ্টি করে, আরো আকর্ষণ। আল্লাহ হেফাজত করুন, যেটা শব্দ শুধু শুনলে হয় না, 10 বছর 20 বছর পুরা শুনছি, হাদিস শুনছি, আমল নাই, বাস্তবে আমল করার চেষ্টা করুন আপনারা। যদি মুসলমানেরা এরকম মুসলমান রয়েছে, আমার আত্মীয় স্বজন আছে আলহামদুলিল্লাহ, এত দূরে যাওয়ার দরকার নেই, আমেরিকায় থেকে যদি তারা পর্দানশীল অবস্থায় থাকতে পারে, কথা বুঝতে পারছেন, লন্ডন থেকে যদি তারা একদম ইসলামী নির্দেশ অনুযায়ী পর্দাশীল হিসেবে থাকতে পারে, তাহলে আপনারা বাংলাদেশ আর ইন্ডিয়া থাকতে পারবেন না। আমাদের এটা হলো দুর্বলতা, দুর্বলতা। যদি তুমি ইসলামের উপর চলার কারণে পরীক্ষার সম্মুখীন হও, হালকা হালকা পরীক্ষা, এটা কি আসলো আর কি, অনেকে বলে দাঁড়িয়ে রাখছে পরীক্ষার সম্মুখীন, খালি আমি পরীক্ষার সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন হয়ে যদি তুমি ঠিকই থাকতে পারো, তাহলে কাল কিয়ামতের দিন তোমার হাসর হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিছু সহ্য করা দরকার, শুধু বাতাস আর বাতাস, বাতাস আর বাতাস, বাতাসের দিকে এরকম এরকম করা উচিত না, গালি মে শ্রম সই। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। চেষ্টা করছেন আগের কথায়, উচিত হলো মুসলমানদের জন্য এইসব কাপড় এইসব জুতা এগুলো ব্যবহার করা, যেন এইসব দিক দিয়ে আমাদের দেশে এগুলো অসৎ লোকের প্রভাব গলত লোকের তারা ফেসাদ সৃষ্টি করতে চায়, দিন বলে দিক ওদের অনুপ্রবেশ যেন আমাদের দেশে না ঘটে। শেষাব রহমতুল্লাহ কত বছর আগে বলেছেন, মুজমুল ফতোয়া 12 নম্বর খণ্ড 333 পৃষ্ঠা, এটা এই هل تجوز الصلاة في ثوب فيه صورة إنسان أو صور حيوان؟ وهل يجوز دخول بيت الخلاء بثوب فيه اسم الله؟ أي كبر قولي صلاة كي جائز جي كبره منشي شبي كنبا كنو جيبير شبي أي وسطى جدي كبره بسم الله لكا تاكي تو أي بسم الله لكا كبر نيه بيت الخلاء বাথরুমে প্রবেশ করা কি যায়? অনেকে জিজ্ঞেস করে, নিয়ে আসে আল্লাহ আবার আমাদের জবাবে জিজ্ঞেস করছেন, আস্তাগফিরুল্লাহ। আমি মানে কখনো কখনো এরকম আছে না, ওই কাপড়ে বিসমিল্লাহ লিখে, এটাও ঠিক না, করো তাহলে বিসমিল্লাহ অথবা আল্লাহ অথবা সৌদি আরবের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মা ইসলাম। তো শেখ বলছেন এই স্থায়ী ফতোয়া, লা ইয়াজুজু লাহু আন ইউসাল্লিয়া ফি মালাবিস ফিহা সুওরু হাদিহি আলওয়াহ আল্লাতি রাওয়াতি আরওয়াহ মিন ইনসানিন আও তুয়ুরিন আন আনআমিন আও আনআমিন আও গায়রিহা মিন রাওয়াতি আরওয়াহ। মানুষের জন্য এমন লিবাস পরে সালাত পড়া জায়েজ নয় যে লিবাসে মানুষের ছবি কিংবা কোন জীবের ছবি, চাই পাখি চাই জীব জন্তু সাধারণ চতুষ্পদ জন্তু ইত্যাদি হোক, যারই মধ্যে রূহ আছে এরকম জীবের এরকম সৃষ্টির ছবি নিয়ে সালাত আদায় করা জায়েজ নয়, স্পষ্ট কিনা? ওয়ালা ইয়াজুজু লিল মুসলিম লুবসুহা ফি গায়রি সালাত, আর এসব কাপড় সালাত ছাড়াও পরিধান করা জায়েজ না, সালাত পড়া জায়েজ না, আবার সালাত ছাড়াও এইসব কাপড় পরিধান করা জায়েজ না। বাকি ওখানে প্রশ্ন করা হয়নি, যে যদি ছবিটাকে সওয়াব করে তাহলে কি হবে, হয়ে যাবে কি জ্ঞান। وتصلح صلاة من صلى في ثوب فيه صور مع الإثم في حق في حق من علم الحكم الشرعي صلاة হয়ে যাবে যদি কেউ জীবজন্তু বা মানুষের ছবি যুক্ত কাপড় পরিধান করে সালাত পড়ে নে, সে জানে এটা জায়েজ নয়, তাহলে সালাত হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। কথা বুঝলেন তো? জানে এটা পড়া যায় না, তাহলে যারা কাপড়ে যেমন ছবি আসে আপনাকে এসে প্রশ্ন করে যায় না যায়, তার মানে সে জানে এটা যায় না, তাই না? এই জন্য তো প্রশ্ন করে। আলহামদুলিল্লাহ বেশিরভাগ মুসলমান জানে এটা, কোনো জন্তুর ছবি যুক্ত কাপড় পরিধান করা যায় বেশিরভাগ মানুষ জানে, হয়তো বাইচান্স একজন দুইজন তারা, কিন্তু ওই যে বাইরে থেকে এসেছে কাপড় গেঞ্জি ওটাকে তোমরা কি বলো টি শার্ট আনা আর কি করে আর কিছু বলে ফতোয়া উতোয়া ফতোয়া বলেন নাকি ফতোয়া কোনটা? আচ্ছা এইসব হয়তো অনেক কিছু আছে জীবের ছবি এরকম পাওয়া যায়, কারো কারো সেদিন দেখেছি একটা ছেলে এখানে বসেছে এরকম কি জানি পড়েছে, হয়তো টি শার্ট পরাবে তো এতগুলো বুঝি না, তাই আমি আমার জামাই পরি এগুলা মনে করেন এই আগে হয়ে যায় কি কিনে দিতাম, ওইটা আমি নাম নাম বুঝি না এটা কি কোনটা টি শার্ট আর কোনো হতো পার্থক্য বুঝি না, এমনি বললাম আর এক আমি তেমন গুরুত্ব দিই না, তুমি বুঝে যাই হোক এখানে পড়া ছবি আমি দোস্ত আমি দেখেছি কিন্তু পরে আর স্মরণ হয়নি, ওই যে আমার প্রশ্ন টশ্ন বলে চলে গেছি সরাসরি দেখা গেছে এই জায়গায় বসেছিল। তো আমি যদি আপনারা দেখেন কাউকে আপনাদের উচিত হলো শুধু আমি কেন আপনাদের সকলকে বলা এরকম লেবাস পড়া কিনা জানিস না, যদি মনে করো যে সৌদি কোনো ছেলে যদি এরকম পরে বলি তাহলে মুশকিল আমাকে আরো নিয়ে ঠাট্টা বেজ জুলুম করবে সা আছে কিনা একটা কথা বললাম, ওরা তো ওকে বললো না কিন্তু যাকে বললে নিজের দেশি ও তো ইন্ডিয়া পাকিস্তান একটা কথা বললাম আরামসে নিয়ে এরকম কাপড় পরিধান করে যাইছে না তুমি ইয়ে করো না রাগ করো না ভাই এমনিটা শরীর বিধান যারা করলো হ্যাঁ মানে কিছু নিয়ে না বলতে পারবে কি না সবাই বলাবলি করবে এমনি শুধু সব মনন হয়তো সব মনে করবে শুধু উস্তাদ আবেদন আমাদের সকলের দায়িত্ব প্রত্যেকের নিজ তৌফিক অনুযায়ী আল্লাহর বিধান অপর পর্যন্ত পৌঁছানো প্রত্যেকের উপর ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললো আননি ওয়া লাউ আয়াত না মাশাআল্লাহ এমন কাপড় যে কাপড়ে লিখা আছে বিসমিল্লাহ এই কাপড় পরে বেতুল খালা বেতুল খালা নাকি বাথরুমে আমারে অনুপ্রবেশ করা কি জায়েজ? তারা বলছেন লা লা ইয়াজুজ কিতাবাত বিসমিল্লাহ আলা থাওব انا لها বলছেন بسم الله লিখা কাপড়ে জায়েজ নয়, কথা বুঝতে পারছেন? লা ইয়াজুজ কিতাবাত বিসমিল্লাহ আলা থাওব কাপড়ে বিসমিল্লাহ লিখা জায়েজ না, আল্লাহ লিখা জায়েজ না, অনুপ্রবেশ করা মাকরুহ মাকরুহ হারাম বলেননি, বুঝতে পেরেছেন? যেভাবে আসছে ওইরকম হারাম বলতে হবে আর মজবুত মাকরুহ অপছন্দনীয় আমল, কারণ এর দ্বারা আল্লাহর নামের বেইজ্জতি হয়। যাই হোক, এইসব মশলা জরুরি কিনা, তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এগুলো মসজিদে গেলাম, দেখলাম একটা ছেলে এরকম নামাজ পড়ছে, কত কত অনেক সময় আছে বয়স্ক, তোমার বাংলাদেশি হতে পারে, ফিলিপিনে হতে পারে, মসজিদ হতে পারে, যথাসাধ্য আরেকজনকে বুঝানো, বলবেন না শুধু হুজুর কেন বললো না, হুজুরই তো কাজকর্ম আছে না, অনেক সময় হয়তো সে বলতে পারছে না অন্য কারণে, তুমি চেষ্টা করো, তুমি তোমার যথাসাধ্য তোমার দায়িত্ব তুমি আদায় করো। আমাদেরকে মাফ কর, আমাদের মা বাবাদেরকে মাফ কর, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ কর, আল্লাহ মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত কর, মুসলমানদের হেফাজত কর, আয় আল্লাহ জালিমদেরকে পকড়াও কর, আয় আল্লাহ আয় রব্বুল আলামিন কাশ্মীরের মুসলমানদের উপর তুমি রহম কর, আয় আল্লাহ মুসলমানদেরকে মুসলমান হিসেবে চলার তৌফিক দাও, আর তুমি আমাদের আয় আল্লাহ মুসলমানদের উপর থেকে তোমার এরকম পরীক্ষা অথবা আজাদ তুমি তুলে নাও ইয়া রব, আমাদের গুনাহগার করেন আল্লাহ, তুমি আমাদের উপর অন্য জাতীয়দেরকে আমাদেরকে চাপিয়ে দিও না, কাশ্মীর মুসলমানদেরকে আল্লাহ উদ্ধার করো, আমিন, ইয়া রব কাশ্মীর মুসলমানদেরকে উদ্ধার করো, আমিন, পাকিস্তানকে ইয়া আল্লাহ দ্বীনের জন্য এগিয়ে যাওয়ার তৌফিক দাও, আমিন, আল্লাহ পাকিস্তানকে উপস্থিত সময় দ্বীনের জন্য এগিয়ে যাওয়ার তৌফিক দাও, আমিন, কথা বুঝলেন তো, দ্বীন এই শর্ত দোয়া এরকম করতে হবে, দ্বীন সে যদি বলে আমি পাকিস্তান হিসেবে লাভ হবে না, দ্বীনের জন্য কাশ্মীরের মুসলমানকে সাহায্য করার জন্য তাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দাও, আমিন, ইয়া রব আমাদের সরকারকে তুমি হেদায়েত দাও, আমিন, বুঝার তৌফিক দাও, আমিন, মুসলমানদের সাথে থাকার তৌফিক দাও, আমিন, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ এক করো, আমিন, হারামাইন শরীফাইনে হেফাজত করো, আমিন, হে আল্লাহ ইয়েমেনের মুসলমান, শামের মুসলমান, ইয়ার বর্মার মুসলমান, সারা বিশ্বের মুসলমান যে যেখানে আল্লাহ জর্জরিত অবস্থায় আছে, আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো, এদেরকে উদ্ধার করো, আমাদেরকে উদ্ধার করো, আমাদের হেফাজত করো, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، واغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين، وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.